بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি কেবামি হুন্না মানা কুরাইফা ওয়া বডতিফা ফাতাকুন তিয়াবামি হুম দুরবেগেম ওয়ানামা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তিমান আল্লাহ তিয়াবামি হুগে কুদিফা ফাতা ফুসাদ ওয়া হুশিমে ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা আদি মাজ বেগেম ওয়া তানাকা তিমান আল্লাহ তিয়াবামি হুম ওয়া দাওয়া হুশিমে আল্লাহ ওয়াহি কুরবানি বডতিফা ফাতাকুন তিয়াবামি হুম দুরবেগেম ওয়ানামা এমা বডতিফাফতাকুন দুরবুং এই কুদিফাফতাফু হেবে জারিয়ায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইং আলোকান্তা হুগে জারিয়ায়ে ফাফতাফু সওয়াদে কুদিফাফতা মিসাল কা নামাজ নামাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগে জারিয়ায়ে কুদিফাফতাফু সওয়াদে আলোকামে আল্লাহ হে কুরবানি ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত হে ওকান্তা তাহকি হে ওকান্তা তাকুরুমুং নুবাকান্তা তাফুহি গেন্দে নুবাকান্তা ফুহি গেন্দে হে ওকান্তা তাকুরুমুং নিতাঙ্গা হাসানাত গ মুরাদ কি নামাজ ইলমেরম ইদাড়বাগতুগা নামাদ ওই নামাদ কুরিমা কুদিফাফতা ফুহে গেন্দে হামা ইফাদা বডতিফাফতা কুন দুরবুম বস এই কুদিফাফতা ফুসাদে কামে আল্লাহ হে কুরবানি তেবামি হুম বডতিফাফতা কুন দুরবেগেম ওয়ানামা তিমান আল্লাহ তেবামি হুগো কুতি কুদিফাফতা ফুসাদে ওয়াহুশিমে এম বডতিফাফায় কি কয় বডতিফাফায় কি এই দুনিয়েগা এই কামাকাং হাদ্দেক কাঁডা এলিফাওয়া নুয়াত আখিরাতুগা ওয়া ঈদেক কাঁডা এলিফাওয়া কুম্মে কামে আখরাতুগা বা ঈদে খান্ডা এলিফাওয়া কমে কামে নতে দুনিয়াগা হাত দেন একামাক খান্ডা এলিফাওয়া কমে কামে এই বড় তিফাফতা একান্ত তখন তিয়া ব্যায়ামি হন দুর্বেগম বা আনামা তিয়াং আল্লাহ তিয়া ব্যায়ামি হুগে কুদিফাফতা ফুসরা দেবা হুসিমে আদি সুবর্গে বদ্দাবা দেবা হুসিমে তিয়া ব্যায়ামি হুম মা বেগম বা তানা কামুরাদ কি সুবর্গে তিয়া ব্যায়ামি হুম বদ্দাবা হুসিমে দেন আল্লাহ ভাই কুরবানি ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما الله وحي قرباني الله سبحانه وتعالى تيباميهم قرى إبايكو تيباميهم قترن بايكا الله سبحانه وتعالى دفافا ومايكامت تيباميهم نيديش إميهم قكبان إكان فلاقن دا حالوا আল্লাহ ওয়াহি কুরবানি তিয়াবামি হুঙ্গে তেরেং আল্লাহ বাইম্মি হুনা ওয়ানা মাই কান দেবাফা বাইম্মি হুনা মুসসানি কান দেবাফা বাইম্মি হুনা ইলমু দেবাফা তিয়াবামি হুং নে দেশে এমি হুঙ্গে কিবাং একান্ত ফিলাগেন গোসফা তিয়াবামি হুন নাং এতি লিবুমা মিসাল কা মুদাবেরি কো এনা আল্লাহ গো মাউগে হে দেরস কুরামুন দে এমি হাকো এদেনি আল্লাহ হে তিমান্না এনা গে কিবাং এ ওয়া মুসসানি কান ফিল্লাবা দেবাফা তিমান্না গে মুসসানি কান দেবাশে এ গোথান নে দেশে দেন এতং করেন নে মি আয়াতাকু আয়াতাকু নে সাওবাকি মি হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি হে দেবা নিয়ামতেন এনেগে কিবাগা হুট্টা এনে অনেক কবস এতি দেবুমান এদি এতমা কি এই হুদ্দা কামে সারা কাম মি হে কাং আল্লাহ ইলমু দেবা ওয়ান ওয়া তামুদা দেবা ওয়ানি আল্লাহ ইনা দন্নানি আল্লাহ হে এনেগে দেবা ফাদা নিয়ামত তি মান নাবস দেবা আসে এই হুদ্দা কামে এই হুদ্দা এগোথাং এদমা কি হুদ্দা কামে এহ নামেস মানা আগে মিওয়ানি এনাই কিবাই ফিলাগেন গোস দেন এনাই লিবুমান এদুং এগোই মানা আগে মিওয়ানি আল্লাহ ওয়াই কুরবানি এগোতান নে দেশে লির রিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ফিরহিনু নাবস ওয়ে এমিহুম হাসিল কুরি কান্তাত্তাকুম হিসসায়ে এবাহি এমিহুম ওদি আমদানি এমিহুন ফিরহিনু নাবস ওয়ে হিসসায়ে ওয়ালিন নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা আদি আংহেনু নাবস ওয়ে কাবালুম হোদি আমদানিয়াকুম হিসসায়ে এই আল্লাহ ইরাদা করে বিয়েছে এমি হুম সাক্কাই করি মাসাই করি মা আল্লাহ ইরাদা করে বি মিম বারাকা আল্লাহ দেবানে ফিরহিনু নাবস আদি আংহেনু নাবস এ দেবার কান্নু লিবে না কমে মি হাকো সে দেবার গিনা এহ না সে দেবার কান্নু লিবে কা কাবলেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসসায় দেবানে এরা এ দে কুরা মাসাক্কাতুন হিসসায় দেবানে আদি ফিরহিনু নাস আংহেনু নাবস দেন আল্লাহ হে কুরআন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহ একলাঙ্গে ধর্মবন্ত কামুন একলাঙ্গে ফাদলবন্ত বের কামুন তিয়া ব্যামি হুম এ দেশে এবাহি রোজ্জাং এ দেহে আমদানিয়াং এ দেহে একলাঙ্গে হাজরাতুং একলাঙ্গে দেবানে তিয়া ব্যামি হুম না এহেন নামাইস মিহেগে কিবা গাওয়া ইচ্ছে নিগুড়া গানে এ তিয়া ব্যামি হুম না লিবু মান্নে এ দেশে এগোতান্নে এ দেশে ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা আমাকরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুরিহা কামে মুলাদিনা বডিগম ওয়ারাসকালাঙ্গে দেন ওয়াহি কুরবানি ওয়ালি কুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন হুম মিহা কাবস তিমান আল্লাহ লেবিমা ওয়া আরতাগিরিন তাগে এই এনাগে মায়ম বাফাইনা গায়তিমাগে মিহুম দু কফাদা মুদা ওয়ারতাওয়ানে ওয়ারতাওয়ানে ওয়ারতাগিরিন তাগে হাম কম মিহা কাস তিমান আল্লাহ লেবিমা والذين عقدت ايمانكم فاتوهم نصيبهم ادي تيباميهم هواكو بايكي ايتيبا تيباميهم كترن وا بايك كمان هدا هدا في بايك بس تيباميهم اميهم گه حصا دے ہوشکمے ان الله كان على كل شيء شهيدا ہم کرن اللہ سبحانہ وتعالی ہوریھا کمے گہ مچن ہکی اوڑی گن نوے میتاں گہ وارت ورین گہ واہک اللہ بیان کرن ونی کم میہ کس وارت ورین تگے تیمن اللہ لویمے ادي تيباميهم এই তিয়াবামিহুঙ্গে বার্তা বেরিয়েকে গতুগ হাদা কমে মিহে কবসে নাগে হিসা দে মি জাহিলিয়ে জামান কো কমে ইসলাম দিন আয়ের আদমি কম মানলেন নু করে ইসলাম দিন কো কুরি কলগস মি হুকুম ওই এই মিসাল কম মিহে কো হালিফ গ গতুগ হে দি হালিফ নকি এই এ জামানুগ রহমত তরিওয়ামি এনাগে বরাবড় গায় রহমত তরি এ নামি বনানি দেন তিমান্ন কি দেন খালিয়া ওয়াকিনওয়ান ফাদ রহমত তরিকে এম তিমান্নগে মুদা খালিয়া ওয়ারতে আদি খালিয়াগে মুদা তিমান্ন ওয়ারতে এগোতাং হুয়ায় হুয়ায় কফা এ আকুদু মি কুরানি আকুদে কুরা আকুদেন এই জাহিলিয়া জামান কো ইক্কামেন এই দেমি হুন দেমি হুনা কুরা আকুদেন এই দেমি হুন নাকি এই দেমি হুন গে ওয়ারতে বেরেন গতুগা আবু মাট্টাকা এই গায় নড়কে এব্বান্ডা বেফা দেমি হুন নাঙ্গে মি হুন এবানি এব্বান্ডা বেফা দেমি হুন নাঙ্গে মি হুন এবানি মি কাহালে বায়াবর আকুদু তাং ওই জাহিলিয়া জামান গো ইসলাম দিন ফেরু নিরবেস বাই কান্দে তামান সুখান নুকুরাব ওইং এ এ হুকুমতা মিসাল কা মা বড় মি হাকু হুজ্জাকু দেখে লো বি জি আইনা গে ফুল কারি গো সুয়া কো ফেম বরানি মি তিমান নাগে দারিয়াতে এই সাবন দারিয়া কাবি তাবান্নি কুরানি এই সাবন দারিয়া কাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাং এগো তাক কুরবি যায়িদ ইবনে হারিসা যায়িদ ইবনে হারিসা গোয়াগম বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাতি গে ফুল গাত বড়াগেন দন্নওয়ানি মি তিমান নাগে দারিয়াকে তেবামি হে কি ওয়াশ এই তাবান্নি করুন এবার আকু দেখ করি করে আকু দে এরং এবার ফামি একা বিয়ে এনম ইসলাম দিন ফাহম বানিয়ে কাম বেস মানসুহ করা ব্যাফা তাবান্নি করে এনে কামা আদিমি কাম বেস মানি মানসুহ করা ব্যাফা হালিফে গে গতুগ হাদা মি হাকা ওয়ারতেন ওয়ানে একা কোনে কে ওয়ারতেন ওয়ানে এই গায়তিমা গে মি হুননে একা কোনে একা ওয়ারতাওয়ান গায়তিমা গে মি হুননে এই নাসাবং গুলিফা ওয়া মি হুননে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি আইব বা ওয়ালা এই বা উলুল আরহাম বাযুহুম আওলা বি বাযু মি আইব বা ওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি আয়াতে গো হুকুম মানসুহ করা ব্যাফা আনি এগোতাং হালিফে গে গতুগ হাদা মি হাকু মি আয় আল্লাহ বাওয়ালে মফাহু গদেন ওয়ারতেন ওয়ানে কা কোনে কে গে মি আয়াতে গো আল্লাহ হাই কুরবানি তিয়াবা মি হুম হালিফে গে গতুগ হাদা মি হায়াং এনা এনাগে হিসসা এনা দেরে ওয়ারতা মুদাগে ওয়ারতা মুদাগে হিসসা এনা দেশে এবন্ড বেফামি হে গতুগ হাদা ফিয়া এবন্ড বেফামি হে কা দেন জে হিসসা দেশে দারিয়ে গে গতুগ হাদা ফিয়া দারিয়ে গতুগ হাদা দারিয়ে কা এবা হিসসা এনা দেরে এ কুরি গে হুকুম ওই গই মি এহেন নামে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়া উলুল আরহাম বাযুহুম আওলা বি বাযু মি আইব বা ওয়ালা মি হুকুম এবানি মানসুহ কুরা ওয়াফা ان الله كان على كل شيء شهيدا ان الله يكون الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم الرجال قوامون على النساء فرهن من الله غدا قرب في ان هنغا ماچ هوري ها گوتا كون ديري ولوم گما دانو گس ادي دنياوي گو تم وس اخروي گو تم وس الله وني فرهن ان هنغا ماچ گدا قرب في এহম আংহেনুন নাং অন্যানি ফিরি ফিরি ফিরি হেন নকিয়া মানতে রে আল্লাহ অনি গাদা কুরআন দা ফেমি হুম মাঈশা তুগাবেস দুনিয়াবি গতুম বেস উখরাবি গতুম বেস ফিরি হেন নাং এবানি মাইকান দে ওয়া ফা গাদা কান দে ওয়া ফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাইকান দে বি সাবাবাকি বিমা ফাদদাল আল্লাহ বাযুহুম আলা বাযু আল্লাহ ইব্বাই গে মাচ্চা আনে বাইকো মাই কুরআন দা ফা ভিমায়ে আল্লাহ ওয়ানি ইব্বাই কো আনে বাইক গে মাচ্চা মাই কুরআন দা ফিরি হেন আংহেনুন গে মাচ্চা ওয়ানি মাই কুরআন দা ফা আদি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম আদি এ বামি হুং গে মুদালুং এ বামি হুং হে দা কুরআন জেহেতি জেহেনতিবে এই ফিরহিনুং এমি হুং গে মুদালুং হে দা কুরআন জেহেতিবে ফিরহিনুং আং হিনুং গে মাচ্চেং ওয়ানি গাদা কুরআন দা আং হিনুং নাকি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে গে লাগা ফাবা বাই আসলে কি এমি হুং গে গাতি মুং কুরআন গো আল্লাহ কুরআন দা ফানি ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তিয়াবামি হুং গে গে কারার ওয়াশ তিয়া কাম্বালুং গে গে কারার ওয়াশে আদি জাহিলিয়া জামানু গে জিনাত তরিকান তিয়াবামি হুম মাগমাচ্চানি কুমা ফালানু কুরাশে এমা এই আংহেনুং গে তানাকি আল্লাহু গে লাভাফান আংহেনুং কি বরা হিমায় কুফা ওয়া বাই শরঈ গো তোমরা হিমায় কুফা ওয়া বাই এমি হুম মুজতামা তরাদু কল লেই জানা মরা নুরাক্কা তরিওয়ান মুলি মুজতামা ফাসাদ বেগেন দান মিয়াদু মুজতামা তাকান আসওয়া ওয়া বাই কি এই আংহেনুং তাঙ্গে মানে দু কল লেইফা emihun beyanun gotakan uluma emihun minimum kan dei fa evani ege sabab mujtama ta mi wani fasad re fa ema anghenunna ki e bami hunna kharad quran e bayaku allah labba sabab bay emihun kudai ro mihun ma mfa eng ma mfa mar wajje emihun ge akhun emihunna kharad quran je ei kaavenya hama fora ahma danin kaaven hama kuruma ekuga firmi hang abi miha ge kharad kurum ge zimma allah labba fa ara mai kur wa fa bay emihun naki en kam firihinun mihun ga maccan allah gadak purevi mihuri ha kam ge sababun fas salihatu qanitatun hafizatun lil ghaib bima hafiza allah wallati takhafuna nushuzahunna fa'idhuhunna wahjuruhunna fil madaji wadribuhunna fas salihatu qanitatun hafizatun lil ghaib bima hafiza allah salih kiyamanteri anghenunne anghenunna kiyamanteri wanji anghenunne emihunna ki hafizatun lil ghaib bima hafiza allah adi firimiha ghaibuga wa haluga firimiha nin haluga emihunna ki emihunna nafsu takawwes adi firimiha ge mudalawwes rakkaati riwa mihunne ekamalunna ki واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع دميانني امبيميها فيرميها كيمان ترنوجي احدن جهي گوي ترتيب الله سبحانه وتعالى بيان قرباني اكبلونگه نو كيمان تريكما تيباميهم بيرگن فيا اي امبيمي امينگه فعظوهن ام فرتموت نصيحه تريون نصيحه تري واشه اكبلونن واهجروهن في المضاجع نصيحه دن ادنا هفيا دن تمتت وكي قراشه ebahi ekamalun gaatu gani daana hadara bahi kuraashe ek evarum wes kiyaman terikan adaanu nu goffena wadribu hunna ekamalunna adabu deshe den riwayat tahu ge bar hadis tahu ge asa adabu den jehe goy aniyanu ma go tan adabu deshe ei firmiha ego tan mat madun jessas asar quran hai gatu ambinna ego tan muun mati nu jehuma wes ben anga wa muun mat jahar muun mati ges jahar gen nuane ekamalun adabu deshe wa in ata'anakum den يبامي هنا كيما انت ريبي جي اي كمالون فلا تبقوا عليه نسبيلا دين اي كمالون خلافا ما جن هو داش فاك كي وريا هم ان داش مي هريا كم ان بورا دي واريو تي ما فهم اي هم كليا كان ان كم غوري كورا كيسنوا ان سبب كي وريا كي الله حلال قران دي كانت تاو گترين اي كلان غ حضرت ان ام نور سوا كانت تا اي ام فهم فهو گحلو اي ام فهو گحلو مي هريا كما كومس اي گوتا كومس ان بي ميها كيما انت رنو جي دين اي كانتن اي واري ان الله كان عليا كبيرا هم كرون الله سبحانه وتعالى ماتيري اوديغم وا ماي وان ترس كلانگه وان خفتم شقاق بينهما فبعثوا حكما من اهله وحكما من اهلها ان يريد اصلاحا يوفق الله بينهما ان الله كان عليما خبيرا دمي انا فيا والو كوريگه بيان بديه كانتتكم وسينا كيمن ترن وجيا ابي ميها كيمن ترن وجيا دمي هونگه ديتريگه ارارون demilaya gosfiya den hatan jihe goy wa in khiftum shiqaqa bainihima tibami hum birugen fiya edemi hunge arayarum buma edemi hunge hamanu jehuman arayarum ma zuwab kufana kamuge biru zuwab ge biru tibami una hiwejjiya ei de ailage mi hunna allahumi mukhatab qurbani demmati fabasu hakaman min ahli firmiha ge ahulwerin ge tereng hakamaku kandalaashe wa hakaman min ahliha adi anhemmiha ge ahulwerin ge tereng hakamaku kandalaash ei wahaka dekkuma demihun ge wahaka adwahane adwaha fa demihun wahaka dakka fa den demihun genes emihun nimmini mumen emihun ivade ege adulweri wanji hene de faratum mes adulweri wanji hene bes farataka jehi gen nuan ebes mihaku tan allahumma ladene wodi gannawa ehen kam firmiha ge wahaka hakam adwahan jihen adi amimiha ge wahaka wes hakam adwahan jihen adwaha fa den demihun wahaka dakkaane dakka ha goten nimma fa den demihun genes emihun e nimmi goten edemihun na ivane den edemihun na wisnen jihen edemihun ge masala tan adwaha fa kan tatta nimman engen jihen adi warya hama masala go so jiasi mihun na engen jihen ekat إن يريد إصلاحاً إدميهم إصلاحاً إدني كم غوانيا يوفق الله بينهما الله سبحانه وتعالى إدميهم قدمي دوغا توفيق دفانته إبهي إدميهم إصلاح قد صلح قد دفان الله إدميهم توفيق دفان إصلاحهما رنغلوما هيولفاهما الله سبحانه وتعالى توفيق دفان إميهم نيه رنغلوناما إكام هنيه قوية كادن إدمي دوغا توفيق نولي بينه كارنيا ان الله كان عليما خبيرا هم كرون الله سبحانه وتعالى مولدن وديغنوا خبير وان ترس كلانغي اكلانغي ام من حنا وگن وات كان تت اس مولدن وديغن اهم حكمون بس عدل وريوان جهن ادي ديما فيرين بس اسلام ادن جه اسلام ندن جه كان الله مولدن وديغنوا ام هيتو گوي نيي الله مولدن وديغنوا ام اسلام ادي كم گوانم الله ديمي هون گديم رسول حق ديوان آدم هم واه که میفشنیدن آن نریا کن شابو. سوال. کودا کودین نه بای اسکندی بی. دن آن نه هفته گا می انگار دو هوگری اون نان انگار دو هوگری میفشیم. ای کوریا کن اون نان. ای کلیه کارش کرد دانچه نونه باگوتی گوتم ای آن هفته اگا این داره کرد دانچه اتی اردو فوتا کفاره کنوانه زکات کو کفاره کنوانه تے صدقاتے کو تو لیے وین کمن ہوتی ہے نا مسلم گیاتوں وگا کو وکا میں کوفیا اے تے صدقاتے کو تو لیے وین دان کما ہن میں سے نانو دیو زکات دین جی ہے نا نو خود دین زکات دین جی ہے نا صدقات کی نا کہ اختیار کو کم زکات کو اترا اے دین اے نا کہ درجہ تمتی وری وین دان کما صدقات کی زکاں نا دین جی ہے نا دیو اتنا ای آهارو تکبر انجیه نیه نه گفتن کوری گوری چی سعی کو نسواب ندی خوری آهارو تکا ندی خوری آهارو تکان یه بلن جیه یه میهارو گه آهار بلانی اف ام فه و آهار بلانی نه تو گه میهارو خوری چی اینا میشه اینا میشه که دی آهار نه تینگ آهار تکان ندی هوتی ندی اوبای گل لجیا خوری حسابان یه نه گلنو حساب بلان بلن جیه گلنو حساب بلان فه یه آگو کف یا نسبتون یه نه نرنجیه زکای گلن بیا ایکو تا کو کر سوال تی کو دین گا دین نہیں ہے وسفا ہے اج دم بڑے تفافیا کو تفافیا انگے نے بڑے تی ویما بڑے تفافت دم بیان کر جی دنیا کا حد دیکھ کنا الفاوا کم مفافیا کا آخر دو وعید کنا الفاوا کم مفافین اے بڑے تفاف دیں گے کہ اترم ہری تو تفاف قیامت دو ہو گئے ام فہو علامات کی ای ہڑنگ فراتوں ایرو ایرو بڑے دفافت ہو گئے بڑے تی علامات ہو گئے تیرے ایم میں فرتم فالوان مہدی جن ہم اے مہدی ہننا ان کو عیسی علیہ السلام ترتیب ان نان فالوان بڑے تی حیفا ہن علامات جن کو دی علامات تنگے بہاری بن ہلن تک گناوما لے ہور مون گناوما فتنا فساد گناوما میری کو دی فا کو دی علامات یا مطلب امارا ایتن اسوما مسکت زینت تروما کی گت رسول اللہ صلی اللہ علیہ وسلم فاطمہ تو فانو کے ذریعہ علی کے فانو کے نصب پھلوں ان وڈا کرنا ادے کدے اے دو گنگے ای ہم یہاں افم وا بے کلیں گے খলিফাকে নাম ফুলাকি আছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। হাদিস গতি মোহাম্মদ বিন আব্দুল্লাহ খলিফাকে নাম ফুলাকি মাহদিয়ে লেখাব আলী গফানকে দাঁড়িয়ে নাম কেন জিহানি আলী গফানা নিসবে করেন। হাদিস গতি মোহাম্মদ বিন আব্দুল্লাহ খলিফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ফুলে খলিফানা দেয়ে নিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 বছর দেখে গায়গণা আর বোর্ডে তুমি হলে সে বোতে ফুরস তো একদিন সওয়াল নকরাই না আ ফিরহিনে গে সুতরায়া হিসাব কুরি কাঁডা ফিয়া বাতিল ওয়ান ফিরহিম ইয়া গনা মাদ আং হেনে গে করমা তুমি ফিরহিনা কুদিয়া কাস নু বাতিল নওয়ান নওয়ান বাতিল এই ফিরহিনে করে মাতিং তিনে চেক করে কাঁডা ফিয়া নামাজ বাতিল আর কামা সহা হাদিস আসবে এই আংহেনা হিমার কুত্তা আয় কালো কুত্তা আয় আমি মিহা আইয়াস আংহেনা কেউ দিই নোয়ান কি নেন হারাম নোয়ান গেঙ্গুড় আয়ে হুদ্দা হুদ্দা একাম গিয়া কাবাদ দেয় কেন নোয়ান গিয়ে বেহের গে বায়ান দান জি কুত্তা যে বায়ান দান জেন গিয়ে কেন বেহের গে এ নুনি কম স্থান এং হা দেয় দিফে গিয়া কাবাদ দেয় কেন নোয়ান দেন গে কাহালে ওদা ট্রেনিং দিফে তামরিনু দিফে হরে কুত্তা গে বেহুনা সমস্যা নেই একাম কয়ে দু গে উন্নয়ন না জিয়ে আইদ না আইলা আইলা ফিয়া দেন বেন মানে তিয়ে গা আইলা গে বিষ্ণু আন ফেনিদান ফেনিদান এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান তরি মুমিনা কা একা দেখে ফান ফেনি জে হাকিকাতে কামাং ওতি হাদিস কা দেখাম পাই মিহনে এবার হাকিকাত খিলাফ আছে ফেনি ফে রাসূলুল্লাহ হাদিস ফুল কুরবানি লা ইয়াতাম মান মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকদহ হুয়া ফেনু গতি মান না ফেনি জিয়া এনা হেলা হুটা তিমান কা ফান ফেনু ফাদায়ে ولا يتمثل بي الشيطان تيمان كلي فانو گه وترو گه شيطان اي كن ناده نه شيطان اي كتيمان كلي فانو گه صفه يكو ناده ادو گه مام ظهري گه تمي اكو اس دنواني timan na deke fime Allah ge rasula huwa fenfu huwa fenu den imam nuri vidalwan sifa bayan kodesh den emi ha ko sifa bayan kodena den ade kali kanu fene kali fa kali kanu fene den ilmering ege bohuri tafat go gota sharaha kurav fa hadis fuluga sharaha kurav fa vidalwani ei sunnata barabaran amal kurav qur'ana sunnata barabara tabave huri mihaka ekade fanu fene jia e fenuni ekade fanu hama sifa ga ikhlas teriyaka dengoti Allah subhanahu wa ta'ala huwa fenu feni dane he eswale ngai Allah subhanahu wa ta'ala huwa fenu feni dane he mare kalangoti hamalurunu fennan kama kiyet qur'an ke duniya ke vesmiya ka den huwa fena kunennu fennan kama ka hamalurunu fennan kama ngoti duniya ka ei qur'an ke ti fa in istaqarra makanahu fa sawfa tarani e farubada etanga kolang hurajjia kalega fanat timan Allah fennane e kinu hurita hurinama fenunis ilmer vidalwani e mi mustahilu kamennune ki mustahil meken ekashi gennua mustahilu kamennune ki sababaki Allah e gota mustahilu kamekkamuga vinama e gota ka sharten nukurevi ilmer vidalwani Allah kurani e farubada etanga hurajjia fennane e farbada nuhurita etanga e farbada nuhur farbada kunde kunde yagen diyai komya gas lolang Allah e fada bare devva faneti adi ne swarugega halver na devvane ba den oti swale ki huwa fenu ke feni dane he ilmer mi dalon huwa fenu ke feni dane ye Allah subhanahu wa taala ehna mes enage iman terikama ekashigen wa sura ekka iman kam warga dei warka sura vitiwa ena lazzatu libene iman kam ga dei warka e furatama ihsan terikam gasman nani ki ke ihsan terikam gonna rukune ei an ta'budallaha ka annaka tarahu ihsan terikam ei emme mati daraja islam tam emme furatama ni islam den iman den ihsan ihsan ei den allah emme kuttam beuni den shaytana ka khari viswa kanu kerene na ka e hisaban enake iman kan diyama taqwar kan diyama e ihsan terikam ange fori ena e daraja forme ege min nani emme rukune ei etiba Allah ang alokan kurar ge kalaange finna fada ang alokan ko eta sabar kurahen ki e iman kan hitan ama ema iman teri kan mi ha ge kibaga gadai waraka ena e gotan huwa fenu ge fenji Allah was riwati wan rasulullah sama hadis ul qur'an wa fa timanna huwa fenun de ke wada ga timi Allah subhanahu wa ta'ala e kalaange emme riwati sura rasulullah sama sah hadis e kali fan de ke wada ge ne huwa fen fuluga sah rasulullah sama hadis qur'an timan kalifan huwa fenu ga deke wada ga neme allah subhanahu wa taala e kalaange as wahi qur'an wa fiye timan kalifana mi emme mati jamaatu ge malaike be kalun e arar mani bahusu qur'an ikon kama kai den timan na danna fi timan kalifan danna fi me nege allah ibi allah den wada ganna den timan allah timan kalifanu ge me fulu ge kalaange ai fulu bevie ehin de kalifanu ga ipulu ga finikan timan kalifana ihsas wada gate ali timan kalifana ge huriha kame kashfu wada gate e wagu ilmu li bijje ege ilmu den allah subhanahu wa ta'ala fi mahtasama al mala'ul a'la emati em muqarrab jamaatu ga malaike be kalun ge bahsu kurawani kon kama ka e den timan ne jawab de bime ei miskita miha hinga fada e fi awalata ka medue om me kase kalifana de kadaina ahmad ibn hanbal imam ahmad ibn hanbal wes Allah subhanahu wa ta'ala deke wada gennevi huwa fem fuluga mi aneka mi olwan vecce ves be fulak mi alwan vecce e fahara ku mi wahak bayan kurin ehen tanekka ves majili hegga alwan bayan kurin pakistan uga kiye viruga e majili hege in kujjaku ena wahaka feturi alwan bunye Allahu fene dane mi yaka Allahu fene dane mi yaka hamalo eka huwa fen tankolo kende gendiyei ennege ni muni kamene neka ema e wahaka miho kari wadi bayan kura arwa serangala huwa fenuga maane ki huwa fenuga iman teri yak feni dana Allah subhanahu wa taala de enage iman teri kamuga darajain Allah riti wegen anna kala age war riti farate engi amed doga engi ne hamalu lakunu fennane duniya ko ves insana ka hamalu lakunu ඒක ප්‍රථම කියාලා රෝහලේ හැමදාම වෙලක්. আব্দুল কাদের জিলানিকে আর হ্যাঁ শয়তানা আল্লাহ হাফেজ আব্দুল কাদের জিলানিকে ওহাকে গেন হরিয়ান না এই দিয়ে রাজ্যে মিহম বসপুন আগত গেম বড়বালি হেরিয়া এ বরেলে মিহম বস দেখে আগত গেম বড়বালি হেরিয়া এ দেখ এ না এনে কা এফাদে বস রুবুবিয়াত কে দাওয়াই কফায় এ না কি সালিহ বাগদাদ মিহেন এ না কি সালিহ আলেন আল্লাহ কে আল্লাহ কে সালিহ আলে আব্দুল কাদের জিলানি কে দে মিহম এ না বেহে গতম ফাতরা করি ওয়াকতং এই ভূতান দব এন এন এ দোয়া কো শয়তান আহ জবুগে তে রেগে নি আরশে গেমাতি মানে তি মানে কি কালে কি রব্বে আলে কি রব্বে মাগফুরাত দাম বেগে দিন বাসওয়া হে শয়তান আল্লাহ বেগে হাই আব্দুল কাদের জিলানি এবার ফইতা হগে ওয়া কালি ইফা একা মক আব্দুল কাদের জিলানি কি ইলম রি দেন এই আল্লাহ নু ফান্নান এর বসমিয়া কা হামাল লাকুম দুনিয়া মতি কুরআন কো আয়াত কালি তি শয়তান কে শয়তান নি বার কঙ্গো থাকাং হে হাতি মুকুরম শুনে বেগে মানি কঙ্গাড়িয়া কো হে এ বাকি নাই হেন বাকি নেই বাহি গাড়ি হাতি মুকুরম আওলা বেগে বা গাড়ি বাকি এ না আমার নিম্মে গাড়ি আকু নিম্মে মা রাঙাল রাসূলুল্লাহ হাদিস রকরবানি আল্লাহ একলা গালা মে কুত্তম বাবা গুতা কি এই না সাজিদা গন বাবা গুতে ফা আকসিরু ফিহি দুআ এ সাজিদা গতি বামি হুন দুআ করুন গিনা কুরাশ এ গনে বাকি দুআ এক গিনা কুরাশ এ কাহের কো কুরার সাজিদা দিগু করম কি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদা ফুলং এই সাজিদা দিগু করব এ কাহের কো নামাজ করবা এর এ কাহের কো কুরায় রগা মা দিগু করম বেমি হাক বেন বরকা দুআ করং আল্লাহ আদি আল্লাহ মে গায় বাবা গুতে আলা ফুরকান সূরা তুগে ফাহু আয়াত মিদেন বেয়র আয়তাকে হাকামি বেয়র আয়তা ফা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সালিহ আলুঙ্গে বা হাকামি তাঙ্গে বেয়ান করবা উলাইকা ইউজাউনা আল গুরফাত বিমা সাবার বেয়র সিফাতান আল্লাহ বেয়ান করবানি ইবামি বেয়র সিফাতাকে বেয়ান করবা হাদান ওয়াহি করবানি উলাইকা ইবামি হুনকি ইউজাউনা আল গুরফাত বিমা সাবারু আমি হুন কেতেরুং সাবাম আমি হুন কোটারি তাল্লিবুন মি হুন এ বাহি সবার গে কোটারি তাল্লিবুন মি হুন আমি হুন ಏಗೆ ಜಜಾದೆವನು ಮೀಹುನ್ನೆ ವಯುಲಕ್ಕೌನ ಫೀಹಾ ತಹಿಯ್ಯತನ್ ವ ಸಲಾಮ ಅದೇ ತಾಂಗ ವೆದುಮಾ ಸಲಾಮ ಎಬ್ಯಾ ಮೀಹುನ್ ಬದ್ದಲ್ ಕುರಾನತೆ ಮೀಹುನಲ್ಲಿ ಬೇನೆ ವೆದುಮಾ ಸಲಾಮ ಈಗ ಮಾನಕ್ಕೆ ಮಲಾಯಕೆ ಬೇಕಲುಂಗೆ ಕಿಬಾ ಮಲಾಯಕೆ ಬೇಕಲುಂ ದೊರು ದೊರು ಮದಿ ವಡಾಗ ನಾನು ಸಲಾಮ್ ಕುರಬ್ಬಮ್ಗೆ ಬೇಕಲುನ್ನ ಖಾಲಿದೀನ ಫೀಹಾ ತನುನಿ ಕುನ್ನಾಕನು ಜನಾಬದುಗ ಬದಂಗೆ ಇತಾಂಗ ಮೀಹುನ್ ತಿಬೇನ ಹಸನತು ಮುಸ್ತಕರ್ರಂ ಮುಕಾಮ ಎಮಿಹುಂ ತಿಬುಮುಗೆ ತನೆಗೆ ಗೊತ್ತುನ್ನ ಅದು ಎಮಿಹುಂ ದೆಮಿ ತಿಬೇನಿ ವಿ ತನೆಗೆ ಗೊತ್ತುಂ ಎತನ್ ಕಿಹಾ ಹೇಗೆ ಬೇಹಿಗೆ أي دم فهوات كما نقول ما يعبأ بكم ربي لولا دعاؤكم مي مي فهوات امي تنقل كن نيتي مراد دي كليفان ودال واشه تيبا مي هون گه دعا نما نما الله الله دي ترگ گلو مت تيبا مي هون گه نوا نما تيبا مي هون بل بسم الله وي الله سبحانه وتعالى ابس فروال نو بهت تيبا مي نا دي تر ني مي گه گجا تيبا مي هون گه دعا بهي گلون الله نوا نما ಎಮ ಗುಳುಂ ಬಾವಂಗೆ ಬಜಿಹೆ ಅಲ್ಲಾ ದುವಾ ಕುರಂಗೆ ಬಜಿಹೆ ಕಲಾಂಗೆ ಎ ದುವಾ ನುವಾನಮ ತಿಯಬಾಮಿ ಹುನ್ನಾ ದೇ ತೆರೇಗ ಅಲ್ಲಾಹು ಎಬ್ಬಸ್ ಕಹಲ ಫರ್ವಾಲೆ ನುಬೆ ಹೆಟ್ಟವಿಯೆ ಅನ್ನಹು ಗನಿಯುನ್ ಅನ್ ತಾಅತಿಲ್ ಕುಲ್ಲಿ ಅಯ್ಯಲ್ ಮುಅಯ್ಯ ಮುಬಾಲಾತಿ ಯುಬಾಲಿ ಬಿಕುಮ್ ಲೌಲಾ ಅನ್ನಕುಮ್ ತದಉನಹು ವ ತಅಬುದುನಹು ಮೀಗ ಮುರಾದಕಿ ತಿಯಬಾಮಿ ಕಲಾಂಗೆ ದುವಾ ಕು ಕಲಾಂಗೆ ಅಲಕುಂ ಕುನ್ನ ಹದಾನಮ ದೆನ್ ತಿಯಬಾಮಿ ಹುನ್ನಾ ದೇ ತೆರೇಗ ಕಲಾಂಗೆ ಬಹಟ್ಟಮಿ ಗುಳುಮಕಿ ಕುಬಾಲಿ ಎಬ್ಬಸ್ ಕಾಲ ಫರ್ವಾಲೆ ನುಬೆ ಹೆಟ್ಟವಿ ಎಬ್ಬಸ್ ಕಾ ರಹಮತೆ ಮದದೆ ಎಬ್ಬಸ್ ಕಾಲ ಚಿತಿ ಬ್ಯಾಮ ಕನ್ನುಲಿ ಬುನಿ ದೆ ಸವಾಲ ಕಿ ಕುಬಾ ಹಜಿ ದಂತಿ ಬ್ಯಾಮಿ ಹು ಕಲಾಂಗೆ ದುವಾನು ಕೋ ಎ ಕಲಾಂಗೆ ಅಂಗಳ ಕಣ್ಣು ಕುರಾ ನಮ ಅಲ್ಲಾಹ್ ದಂತಿ ಬ್ಯಾಮ ನಾದಿ ತಿರ ಬಾವನ್ ಜಿಹನ ಗುಳುಮ ಕಿ ಕುಬಾ ಹಜಿ ನೆ ತೆನ್ನು ಹಕೀಕತ ವ ಫಕದ್ ಕಜ್ಜಬ್ತುಂ ಫಸೌಫ ಯಕೂನು ಲಿಜಾಮ ಹಮ ಕರುನ್ ತಿ ಬ್ಯಾಮಿ ಹುನ್ ದೋಗು ಕುರಿಯೆ ಬಹಿ ಅಲ್ಲಾಹ್ ಅಲ್ಲಾಹ್ ಗಾ ಆಯತ ಕಾ ಕಲಾಂಗೆ ರಸೂಲ ದೋ ಕುರಿಯೆ ತಿ ಬ್ಯಾಮಿ ಹುನ್ ಫಸೌಫ ಯಕೂನು ಲಿಜಾಮ ಫಹುನ್ ತಿಯಬಾಮಿಹು ನರಕಯ ಬದ್ದಲ್ ಕುರಾನದೆ ನರಕಯಗೆ ಜಜಾಯ ಗೊತ್ತು ತಿಯಬಾಮಿಹುನ ದೇವೇನದೆ ಏಯ್ ದೌ ಕುರಿ ಕಮುಗೆ ಜಜಾಯಕ್ಕೆ ಗೊತ್ತು ತಿಯಬಾಮಿಹುನ ನರಕ ಉಟ್ಟೆ ಕತಿಯ ಫೆಸ್ಗೆ ಆಯ ದೋಗು ಕೊಂದಲಿ ಲಕ ಮಿಹಾರು ಹಮ ಮಿತಾಂಗ ಮೀಹಕು ಮೀಹಕು ಇಂದೆ ಫಗು ನಂಬಿ ಮೀನಿ ಬಾಬು ತಕು ನಮಾದೆ ಕುರ್ಮ ಕಿ ಮುಸ್ತಹಬ್ಬು ಕನಕೆ ಎಹಮ್ ನುಬುನೆ ವೇನೆ ನವಿಸ್ ಮಿಯಾಗ ಕಿ ನುಬುನಾ ಏಯ್ ಎಮ್ಮೆ ವಾಂಗಳ ಬಾಗು ತೋಸ್ ಬಯಾಂ ಕುರವೇನಿ ಅಲ್ಲಾಹ್ ರಾಯ ಕಲ್ಯಾಂಗ ರಸೂಲ ಆಯ ಖಮೆಕ್ ಕುರುಮುಗೆ ಎನ್ನುವಾನ್ ಖಮೆಕ್ ಕುರುಮುಗೆ ಎಮ್ಮೆ ಮಾಯಿ ಬಾಗುತಾ ಎ ಕಮೆಕ್ ಕುರಿಮ ಲಿಬೆ ಸಜಾಯಾ ಜಜಾ ಎತಿ ಬಯಾನ್ ಕುರವೇನಿ ಹಮ ಐಕನ ಅಲ್ಲಾಹ್ ರಕಲಾಂಗ ರಸೂಲ ಎವೆಸ್ ಇನ್ಸಾನ ಕ ಬಯಾನ್ ಕುರುಮ ಹುದ್ದ ಎನ್ನೈ ಮೀಹಾಗ ಅಮಿಲ್ಲ ವಿಷ್ಣು ಎ ವಕಿ ವಗುತೆ ನೆ ರಸೂಲ್ ಸ್ವಾಂಗ ಫೆಂಗ್ ಹತಿಮ್ ಕುರಾಕ ಮೊಳು ಇತರು ವೇಗ ವಕಿ ವಗುತೆ ಮ ಕೊಮ್ಮೆ ವಗುತ ಕುಯ ಕುರಿಯ ಸ್ಮಸ್ಸಲೆ ಕೊಮ್ಮೆ ವಗುತ ಕು ಹತಿಮ್ ಕುರಿಯ ಸ್ಮಸ್ಸಲೆ ಹತಿಮ್ ನಿಮ್ಮ ಸ್ಮಸ್ಸಲೆ ಹತಿಮ್ ಕೊಫಾ ಹಾ ಪಾಟಿ ಹೋ ಬಾಬ ರಟ್ಟಿ ಕುದಿಲ್ಲ ಎಕಮುಗೆ ನಿಯಮತ ಶುಕ್ರ ಅದಾ ಕುರು ಮಟ್ಟಕ ಎಕಮುಗೆ ಉಫಲು ಹತಿಮು ಹತಿಮಂಗೆ ಕುರಬುನಿ ವರ ಬಡು ಉಫಲೆ ಎ ಮಸ್ ನಟ್ಟಿ ಕುದಿನ್ನ ಎಕಮಕು ಪಾರ್ಟಿ ತೆರೆಗೆ ನು ಬಯಂ ಹಿಂಗಾಗನ್ನುವಾನ ಲವಜೆ ಹುಮಾ ಡಾನ್ಸ್ ಕುರುಮಾ ಎ ಕಹಲೆ ಬಿಸ್ ಕಮೆ ಕೊಗ್ಗೆನ್ನುವಾನ ನಮ ರಟ್ಟಿ ಕುದಿನ ಸಾಯದ್ ದಿನ ಮಸ್ಸಲೆಯನ್ನೇ ನಾವು ದಕ್ಕನ್ನುವ ಕಾಲ ವಾಹಕೆ ಕಿ ಮುಜ್ತಮ ದಕ್ಕಂಜಿ ಹೇವರ್ ವಾಹಕೆ ಅನ್ನು ಹೇವು ಲಫಾ ಬಯಗ್ಗೆ ಗಾತುಗ ಮೆನುಯಿ ಹೇವು ಲಫಾ ಬಯಗ್ಗೆ ಗಾತುಗ ಮೆನುಯಿ ವಾಹಕ ದಕ್ಕನ್ನುವ ದೆನ್ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಹುವ ಫೆನುಗ ಫೆನು ಐ ನುಬಾಮಿ ಹಕಸ್ ಫೆನೆ ದಾನತ ಏಕಮ ಶೈತಾನ ಈ ಹದೀಸ್ ಅಕ್ ವೆಬಸ್ ರಿವಾಯತನ್ನೈ ಶೈತಾನ ಎಗೊತ ನಾನ್ ನಾನ ಕಮಕ ಹಮೈಕಂದ ಸೂರುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಬೇಗೊತ ಎಗೊತಾಂ ಗೊತ್ತಿ ಏಕದೇಗ ಫಾನುಗೆ ಸಿಫಯಕು ಶೈತಾನ ಕನ್ನಾದೇನೆ ದೆ ಮಿಸಾಲ ಕುರಿಮ ವಸಿ ಬಯಾನ್ ಕುರಹುನಿ ಅಬ್ದುಲ್ ಕಾದರ್ ಜೀಲಾನಿ ಕುರಿಮ ಚಂಗ ಐ ಶೈತಾನ ಅಲ್ಲಾಹ್ ಬೇಗೆ এগোতা খালে কামার দাওয়া কোরআন দাজ্জাল সাস্তিমান নাকি সাল্লাহ নামরুদ দাওয়া করতিমান নাকি সাল্লাহ ফিরাউন দাওয়া করতিমান নাকি সাল্লাহ এমা দগুরিং আন্নান আল্লাহ গনা মোরা আসদান শয়তান আস আল্লাহ গনা দেন হে ওলা ফামি হুননা এ রাঙ্গালওয়ানি হুয়া ফেন দেন এনাগে ঈমান কাং হুরি মিম্বারাকুং কানাগরি ইতিবা না হারা আমি কফি আজাব দিবে মাসে নেই এনে এনে কেন মাসে কি করম বাবা ওখান থেকে পার্টি বাবা কি করবাদ একই জবাব হতে একই জবাব হতে বাবা মি হুম কে হলে কি করম বাবা ইচ্ছে তো এই মায়াম ফ্যাং কে গেন মাতা কি করান তো এটি বাবা কম বাই কুরাতি তো মুসলিম কো ফ্যান নেই কুড়ি আকু গালি বিসকাম দেখো সুবাহে কি হেম ব্যাক করে তো এই খ্রিস্টান করা কামে ফান্দোসফা এটি ফাহা করে মা কুজ্জাঙ্গে বেশ ফায়দা হবে তা দিহিনি গতম আখলাকি গতম করেতে বেশ ফায়দা হয় না করে নো কবে এই তোরা গো হয় মানে গো হয় মানে স্বর্গে মি হন না মাজলিস মাজলি হোক জমাওয়া দেন এ বয়কত দেবা গাঁডবার হোগে বা খিঙ্গে মি হোড়ে মাজলিস তা হোগে এবার মি বুনি মাসনি করতিবে এ মি হুবস্তিবে না মার রীতি কম হামা হাত এথা স্বর্গে দেন আনে দুনিয়ে গে মি হুম হাত দা হাতি বই তাফা তু ইনসান এ মি হন না বেন বাত্তার কাপ বাদলবে জিন্নি না বেন সিফায় কাপ বাদলবে এমনি হুঙ্গে আসলু সিফায় আগে দেন ইনসান কেন ফেন না কেমন অতি গুরুয়ান আসলু সিফায় কোনো ফেন না নস ফেন মাস ফেন না কম এহেন চেগে সিফায় আগা দেন বাইরে রিবায়ত তখন এগে এমনি হুন না কি সিফায় আগে গতম ইনসান নবরে মা হাডি বাই কে সিফায় আগে সৌরায় গত ইনসান දැන් එහා බොට තෆ්සීලෙන් මිහුන්ගේ නේක දැන් ඒ අංගවැ පොයි වරන් ඉගෙනේ ඉරෙන්න බෑ නෝ මේ වනාටි ඉන්සානු ගලෝ මච්චා දැන් ස්වර්ගයේ ගිමන සති හැම නියම මච්චා හැම ඉන්සාන දෙවණේ මච්චා වෙනස් දෙවණේ ඒ අල්ලාහ රාකේ නගර රසූලා කියමන් තෙරිවිවා දැන්කම ඉන්සානුන්න තන් කොලේ එතාංග දරජ තම් මති වරිවාන ඉන්සාන ඒ ඉන්සාන මාමා ඉක්රවි අල්ලාහ ජින්නින්න පුරේ දෙමිය හොන්දිය කාපර නහගුරා කරා. දෙමිය හොන්න කන්නෝ දෙවේ නෑ නහගුරා කරා. ගොස් ගෙන් වෙස්නවා. ලෂ්කරෙ දාංජේ. යහා කාපර නහගුරා කරා. දෙමිය හොන්දිය මනාවා. දෙමිය හොන්න නොස් දෙවේ නෑ කාපර නහගුරා කරා. ලෂ්කරෙ දාංජේ නිය මිහුනස් දිමා කොල්ලේ වේවරු. අතියාර වසුන්නංජේ. ආදිරේච්චස් මරයන් වානේ හග්ග කානම් ලෑ හග්ග කාන හැම හුර හුර සමරයන් වානේ හින්නෙවස් මරං අංගා හොරෙච්චි මරාන ඒ බහුරු බයෙන් එච්චි මර අංගා හෝනු හෝනු මරම් හරුෆා නගුලෙන්දා ශනගුලෙන්දා රෙච්චි කිනු නමරයන දැන් කල කුත්තා එසන ජස් මරයලාශ බිචු හිමෙනේ නෑ නගුලෙන්දා රීග ආයිදා තෙරේ ඒ පිටුල හිගෙල්ලුම් දෙච්චේ. ආහාරම් ප්‍රොතරේ ගස්මිරේ නැච්චි. හදීස් මුකුරණ එච්චි මිරේනේ හරම් ග සරම බේරු ගස්. අරුපයිච්චි. ආහාරම් ප්‍රොතරේ ගස්මිරේ. නන්දානේ දෙච්චි දෝ. නා ඒරම් මිරේ ඒ හග්ග කාලයන් ඉරගෙන මිරේ. පොන්චක හින්නක කිනවි ඊක අයිතම් ඉල්ල කන්න මේ මරුවයි ආ සුබ්හානක අල්ලාහ් බිහම්දික අෂහදු අන් ලා ඉලාහ ඉල්ලා අන්ත අස්තග්ෆිරුක වතුබ් ඉලයික.